চুমে মাঠে মদিনার হব হাসরেতে পার, দামন ধরে মোস্তফার। চুমে মাঠে মদিনার হব হাসরেতে পার, দামন ধরে মোস্তফার। ও গো আমিনার লাল, রাখো উম্মতের খেয়াল, বলে কসম খোদার। চুমে মাটি মদিনার, গরিব লাচার আমি বড় অসহায়, যাব কে করে সোনার মদিনায়। গরিব লাচার আমি বড় অসহায়, যাব কে করে সোনার মদিনায়। কেঁদে কেঁদে আমার কেটে যায় কত দিন, কাটে কত রাত, কবে হবে দেখা আমি যে একা। ও গরব বলে যাত, আমি বান্দা গোনাগার, তবু উম্মত মুস্তাফার। চুমে মাটি মদিনার হব হাসরেতে পার, দামন ধরে মুস্তাফার। চুমে মাটি মদিনার, আঁকা বাঁকা পথে হারিয়ে যায় পথ, শয়তান এসে দেয় কত মতামত। আঁকা বাঁকা পথে হারিয়ে যায় পথ, শয়তান এসে দেয় কত মতামত। শরণ করি তোমায় ও গো নবী দয়াময়, দেখাও রাস্তা, মনে করে শয়তান লুটে নেব ঈমান, নয় তো সস্তা। আছে মরসিনায়, যাব সোনার মদিনায়। চুমে মাটি মদিনার হব হাসরেতে পার, দামন ধরে মুস্তাফার। চুমে মাটি মদিনার, ফুল দুঃখ করে বলছে দেখুন। ফুল ফোটে গাছে আবার ঝরে যায়, কত ফুলের মালা আবার শোভা পায়। ফুল ফোটে গাছে আবার ঝরে যায়, কত ফুলের মালা আবার শোভা পায়। বলে ফুলের মালা আমি যে দুবেলা থাকি তোদের সেবায়, আমি গেলে সুখিয়ে আমার মন দুখিয়ে আমাকে ফেলে দেয়। আমি ফুলের বাহার, কে অপরাধ আমার। চুমে মাটি মন দিনার হব হাসরেতে পার, দামান ধরে মোস্তফার চুমে মাটি মদিনার। দুনিয়াটা হল এক খুশির মেলা, রাত দিন চলছে আসা যাওয়ার খেলা। দুনিয়াটা হল এক খুশির মেলা, রাত দিন চলছে আসা যাওয়ার খেলা। এই দুনিয়ার মঞ্চে কেউ হাসে কেউ কাঁদছে, কত রঙের খেলা। শিল্পীর অভিনয়ে সে সবে এক সময় পুরালে বেলা। আর ভালো আর মন্দ করে নেবে পছন্দ মোর রব্বুল আলামিন, দেবে সে পুরস্কার অভিনয় ভালো যার ওই হাসরের দিন। মইদুলের অভিনয় যদি কাজে লেগে যায়, চুমে মাটি মদিনার হব হাসরেতে পার, দামান ধরে মোস্তফার ও গো আমিনার লাল। রাখো মাতের খায়াল বলে কসম খোদার, চুমে মাটি মদিনার। www.anibas.in